না তো আনুসাল্লাহ তালা আর বা রাকাতে সারাতিল এশার ফরজ, ফরজ হলে তালা মুতাজ জানে লাজাতিল কাওয়াতি শরীফতে আল্লাহ আকবর।